মানুষের নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ভালো হয়। একটা হলো যে কোনো সম্পদের কারণে কেউ শত্রুতা করবে না, কারণ আমার কোনো প্রয়োজন অন্যের কারো হাতে নয়, আমার কাছেই আছে। আর কারোর সাথে যদি আমি কোনো সম্পর্ক করি তো অন্য কোনো কিছু পাওয়ার জন্য নয়, এটা নিছক ভালোবাসার জন্য। ভাই ভাই পরস্পরকে ভালোবাসে, কোন প্রয়োজনে নয়। মা বাবাকে ভালোবাসে, সন্তানকে ভালোবাসে, বন্ধুকে ভালোবাসে, এটা প্রয়োজনে নয়। ভালোবাসার মধ্যেই একটা আনন্দ, একজন একজন খোঁজখবর নেয়, ওইটা তো আল্লাহ তারা পছন্দ করে, কিন্তু প্রয়োজনেরটা নয়। এই কথা দিয়ে আল্লাহ তালা সব জমানাতে নবীদেরকে পাঠিয়েছেন যে আল্লাহ তালাও মানুষকে ভালো জীবন দিতে চান, মানুষও নিজেও ভালো জীবন চায়, কিন্তু মানুষের সাধারণ ধারণা হচ্ছে যে ভালো জীবনের জন্য কোনো না কোনোভাবে সম্পদের প্রয়োজন। আর সম্পদ খোঁজ করতে গিয়েই শত্রুতা হয়ে যায়, ভালো জীবন হারায়, পেরেশান হয়। অপরদিকে আল্লাহ তালা যে কথা দিয়ে নবীদেরকে পাঠিয়েছেন যে ভালো জীবন তুমি পাবে, কোন কোন সম্পদের প্রয়োজন নয়, ওটা মানুষের জন্য বোঝা মুশকিল। সে মুখে তাহলে আমি খালি কি দিয়ে ভালো জীবন আমি পাবো? যেহেতু আল্লাহ তালা এই কথা দিয়ে পাঠিয়েছেন যে ভালো জীবন পাবে, কিন্তু এর জন্য কোনো ধরনের কোনো সম্পদের প্রয়োজন নেই, শুধু মুখের কথা নয়, যে কথা বলছেন ওইটা আল্লাহ তালা দেখিয়েও দেন। নবীদের শিক্ষার পদ্ধতি আর দুনিয়ার মানুষের শিক্ষার পদ্ধতি ভিন্ন। মানুষ কথা বলে কিন্তু করে আরেক জিনিস, আর আল্লাহ তালা কথা দিয়ে যত বলেন আর বাস্তবে দেখান তার চেয়ে বেশি। ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে এই দিনের দাওয়াত দিয়ে পাঠিয়েছেন, আর দিনের মধ্যে এটা একটা বড় কথা যে ভালো জীবনের জন্য কোনো ধরনের কোনো সম্পদের দরকার নেই, নিজের আমল যথেষ্ট। যে কথা বলছেন ওই কথা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনকে দিয়ে দেখাতে চান, সেজন্য ইব্রাহিম আলাইহিস সালাম সম্পদের দেশে ছিলেন, শাম দেশ, উর্বর দেশ, আর উর্বরতা সব সম্পদের উৎস। যেখানে উর্বর জমি আছে, বাকি দুনিয়ার যত সম্পদ আছে ঘুরে ফিরে দেখা যাবে যে ওই উর্বর জমি থেকেই আসে, সরাসরি না হলেও পরোক্ষভাবে কোনো না কোনোভাবে উর্বর জমি থেকেই বাকি সব সম্পদগুলো আসে। এমনকি মানুষের জ্ঞান, বিজ্ঞান, সাহিত্য, শিল্প, এগুলো উর্বর জমি থেকে আসে। তা আবার কেমন করে জমিতে চাষ করে কি বিজ্ঞান বানায় নাকি, না চাষ করে শিল্প বানায়, শিল্প বের করে শিল্পের বাগান লাগিয়েছে, তা তো আর হয় না। কিন্তু উর্বর জমি যদি থাকে, মানুষের নিজের প্রয়োজন মিটে যায়, প্রয়োজনের অতিরিক্ত সে চিন্তা করার সুযোগ পায়, সে কবিতায় লিখুক তার জন্য সময়ের প্রয়োজন আছে, বিজ্ঞান করুক তার জন্য সময়ের প্রয়োজন আছে, তো উর্বর জমিতে মানুষ এই অবসর সময় পায়, সেই জন্য ভাবতে পারে, তো তার ভাবনার জগতও প্রসারিত হয়। আর যদি মানুষ উর্বর জমিতে না থাকে তাহলে নিজের বাঁচার পেরেশানি নিয়েই তার জীবন কেটে যায়। সেই জন্য বলছিলাম যে সব সম্পদ যেসব সম্পদ পাল্লায় মাপা যায় সেগুলো, আর যেসব সম্পদ কোনো পাল্লায় মাপা যায় না, যেরকম শিল্প, বিজ্ঞান, দর্শন, এগুলো এক ধরনের সম্পদ, কিন্তু এগুলো কোনো গজ দিয়েও মাপে না, পাল্লা দিয়েও মাপে না, দেখাও যায় না, ছোঁয়াও যায় না, কিন্তু সব ধরনেরই সম্পদের সাথে জড়িত। আর এটাই মানুষ জানে। আল্লাহ তাআলা ভালো জীবনের দাওয়াত দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে পাঠালেন, আর এই বুনিয়াদের উপর যে ভালো জীবন পাওয়ার জন্য যা কিছু প্রয়োজন ওটা তোমার নিজের ভিতরেই আছে, অন্য কারো কাছে তোমাকে হাত পাততে হবে না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে সম্পদের দেশ থেকে, সম্পদশালী দেশ শাম দেশে ছিলেন, শাম দেশ বড় সম্পদশালী দেশ, সর্বসব জমানাতেই বড় বাগান ফল এগুলো শাম দেশের মধ্যে পাওয়া যায়, চাষাবাদ হয়। আল্লাহ তালা মরুভূমিতে পাঠালেন, মরুভূমি হচ্ছে সম্পদশালী দেশের একেবারে বিপরীত, যেখানে পানি পাওয়া যায় না, কৃষিকাজ হয় না, যদি পানি না পাওয়া যায়, কৃষিকাজ না হয়, মানুষ না তার পান করবার আছে না খাবার আছে, বাঁচারই উপায় নেই, বাকি তো পরের কথা, থাকবো কোথায়, কি পরবো, ওগুলো তো বাঁচার পরের ব্যাপার, মরুভূমি তো বাঁচারই বন্দোবস্ত নেই। আল্লাহ তালা ওখানে পাঠাবে, আর ওখানে পাঠিয়ে নামাজ কায়েম করতে বলবে, আল্লাহর ঘর বানান, নামাজ কায়েম করো। নামাজ তো সব জায়গাতেই পড়া যায়, মরুভূমিতে পাঠাবার কি প্রয়োজন ছিল? সবাই কাছে ভালো করে দেখিয়ে দেওয়া যে শুধু ঈমান আমল যথেষ্ট। ঈমান আমলের উপর যদি কেউ থাকে, মরুভূমির ভিতরেও থাকে, আল্লাহ তাআলা তার বংশের মধ্যেও বরকত দেবেন, উম্মতের মধ্যেও বরকত দেবেন, সম্মান দেবেন, মর্যাদা দেবেন, মানুষ ভালো যা কিছু চায় দুনিয়াতে এগুলোও পাবে, আর আখেরাতে আসল ওয়াদা তো আছেই, দুনিয়াতেও সে পাবে। আর একজন পাঠালে মরুভূমিতে ভালো করে দেখাবার জন্যে যে ওখানে অন্য কিছু নেই, কারণ যদি অনেকগুলো ধরনের সম্পদ থাকে তাহলে কিসে ভালো হলো বোঝা মুশকিল। একটা পরিবার তারা খুব দিনদার, নেক আমল করে, মিথ্যা কথা বলে না, মানুষের সাথে ভালো ব্যবহার করে, জিকির তেলাওয়াত তাসবিহাত, অর্থাৎ দিনদার বলতে যা বোঝায়, এবং পরিবারটা খুব সম্পদশালী, তাদের অনেক জমি জমা আছে, অনেক সম্পদ আছে, সম্পদশালী এবং দিনদার পরিবার, এই পরিবারের লোক তারা সবাই খুব সুখী লোক। গ্রামের লোককে বলল, মৌলভী সাহেব বললেন ওয়াজের মধ্যে যে দেখেন নম পরিবার কিরকম সুখী, কেন সুখী, তারা দিনদার এই জন্যই সুখী, ওয়াজের মধ্যে এই কথা বললেন। শ্রোতারা একজন আরেকজনকে পাশাপাশি টিপছে যে আসল হকিকত আমরা জানি, এরকম সম্পদশালী হলে আমিও সুখী হতাম। তো ওয়াজ যে কথা বললেন যে দিনদার হওয়ার কারণে সুখী, দৃষ্টান্ত ঠিক, এরা সুখী এবং এরা দিনদার, কিন্তু দিনদারই তাদের সুখের কারণ এই কথা অনেকেই মানল না, কারণ তার কাছে বিকল্প চিন্তা আছে। সম্পদশালী আর তার বিশ্বাসের সম্পদের কারণে সুখী, যদি প্রমাণ করতে হয় যে দিনদারই সুখের কারণ, তাহলে একটা গরিব পরিবারকে দিয়ে দেখাতে হবে, যে পরিবারে ব্যবসা নেই, জমি নেই, চাকরি নেই, আর তারা খুব সুখী, সেরকম পরিবার যদি কেউ দৃষ্টান্ত দেখাতে পারে তবে বলবে হ্যাঁ কথাটা ঠিক, কারণ এদের কাছে তো অন্য কিছু নেই, ঈমান আমল জিকির তেলাওয়াত তাসবিহাত এগুলোই আছে, অন্য কিছুই নেই, তখন লোকে মানবে। যেহেতু নবীদের কাজ পুরা দুনিয়ার মানুষকে মানানো, সেই জন্য মানুষ যত বিকল্প ধরনের কথা বলতে পারে, যত আপত্তি সে উঠাতে পারে, আগে থেকে সব আপত্তির পথগুলো বন্ধ করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা লালন পালন করলেন, ওনাকে এবং ওনার পরিবারকে মরুভূমিতে, আর ওখান থেকে ওনাদেরকে বড় উজ্জ্বল একটা বংশ সব কিছু দিয়ে দিলেন। কেউ এই কথা বলতে পারবে না যে অন্য কিছুও ছিল, ওই বংশ থেকেই, ওই আরবের ভিতরেই আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন। আরব ভূমি, আরব ভূমি আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন এসেছিলেন তখনও পাখানে পানি নেই, তখনও কৃষিকাজ হয় না, সাথে সাথে এই কৌম, যে কৌমের কাছে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন, এই কৌমের আরেকটা বৈশিষ্ট্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি নিজেই বয়ান করেছেন, ইন্না উম্মাতুন উম্মিয়াতুন লা নাকতুবু ওয়া লা নাহসুব, আমরা নিরক্ষর উম্মত, আমরা লিখিও না গুনিও না, মানে কোনো জ্ঞান বিজ্ঞান শিল্প সাহিত্য দর্শন এগুলো কোনটাই তাদের কাছে নেই, কারণ দুনিয়ার সম্পদের মধ্যে ধন দৌলত টাকা পয়সা পেট্রোল লোহা সোনা এগুলো যেরকম সম্পদ, ওরকম জ্ঞানও একটা সম্পদ। বর্তমান দুনিয়াতে ধনের দিক থেকে অনেকেই ধারণা করেন যে জাপান দুনিয়াতে এক নম্বর, বেশ অনেকদিন আগের কথা, আমেরিকান প্রেসিডেন্ট জাপানে গিয়েছিলেন সাহায্য চাওয়ার জন্য, আমাদের দেশে লোকজন যখন আমেরিকা টেমেরিকায় সাহায্য চাইতে যায়, আমেরিকার প্রেসিডেন্ট গিয়েছিল জাপানে সাহায্য চাইতে, তখনকার প্রেসিডেন্ট কার্টার ছিলেন, আর মিটিংয়ে যখন দাঁড়িয়েছেন ক্লান্তি ছিল আর মাথা ঘুরে পড়ে গেছেন, আর পড়ে গেছেন জাপানি প্রাইম মিনিস্টারের কোলে, তো পত্রিকায় বলেছিল যে একেবারে পায়ে পড়ে গেছে, আর অবস্থা ওরকমই ছিল, সাহায্য চাইতেও গেছে, তো সাহায্য চাইতে গিয়ে মাথা ঘুরে বিচারা পায়েই পড়ে গেছে। এই যে এত সম্পদশালীদের জিনিসের দিক থেকে জাপানে বলা যেতে পারে কিছুই নেই, না পেট্রোল না লোহা না কিছু, কিছু নেই। আর দুনিয়ার সবচেয়ে সম্পদশালী দেশ কি হয়ে গেল, কি যে হয়ে গেল, তাদের নিজেদের দক্ষতা এবং শ্রম, তো যাদের কাছে বহু বেশি সম্পদ আছে তাদের চেয়ে বেশি সম্পদশালী, অথচ সরাসরি কোন জিনিস তার দেশে নেই। তো আল্লাহ তারা দৃষ্টান্ত দিচ্ছেন যে যেরকম জিনিস সম্পদ হয় তো মানুষের জ্ঞান জ্ঞানও সম্পদ হয়, বিজ্ঞান প্রযুক্তি ইত্যাদি। আল্লাহ তারা এই ফাঁকও বন্ধ করে দিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা দিয়ে যে আমরা নিরক্ষর উম্মত, লিখতেও জানি না গুনতেও জানি না। মানুষের যত জ্ঞান আছে সব জ্ঞানের আরম্ভ লেখা এবং গুণা দিয়ে, কেউ যদি লিখতেও জানি না গুনতেও জানি না, এরপরে এই প্রশ্ন বৃথা যে আপনি ম্যাট্রিক পাস না বিএ পাস। কেউ যদি জিজ্ঞেস করে তো বলবে ভাই শুনেননি, উনি তো লিখতেও জানেন না গুনতেও জানেন না। আবার যদি বলে যে ব্যবসা বাণিজ্য কেমন চলছে, আবার ধরো বলে বেটা গুনতেই পারে না ব্যবসা কি করবে, কোনটাই নেই। সম্পদের দিক থেকে বারু ছাড়া কিচ্ছু নেই, আর নিজেদের ভিতরে লেখার জ্ঞানও নেই গণনার জ্ঞানও নেই। এই জাতির কাছে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন। এই জাতি যদি সুখী জাতি হতে পারে বা কোনো ধরনের কোনো মর্যাদা অর্জন করতে পারে, কেউ খুঁজে কোনো বিকল্প থিওরি বের করতে পারবে না। যেদের কাছে এটাও ছিল ওইটাও ছিল একেবারে সম্পূর্ণ খালি করে দিয়ে বিকল্প কোনো কিছু দিয়ে চিন্তা করার কোনো অবকাশ নেই, কারণ না সম্পদ আছে আর না তাদের কাছে কোনো জ্ঞান আছে। এই জন্যে আল্লাহ তাআলা পুরা দুনিয়ার মানুষকে বড় পরিষ্কার করে দেখাতে চান যে আল্লাহ তাআলা কাউকে বঞ্চিত করেন। দুনিয়াতে দেখা যায় যে কেউ রাজার ছেলে আর কেউ ফকিরের ছেলে, আর মানুষ কখন কখন প্রশ্নও করে এই যে রাজার ছেলে রাজবাড়িটা জন্ম হলো ওই বাচ্চার কি গুণ ছিল, আর আরেক বাচ্চার যে ফকিরের বাড়িতে জন্ম হলো তাই বা কি দোষ ছিল। মানুষ তার নিজ দৃষ্টিতে চিন্তা করে এবং এ ধরনের প্রশ্ন করে, মনে করে যে রাজবাড়িতে জন্ম হয়েছে সে তো প্রথম থেকেই সুখী হয়ে গেল, আর যে ফকিরের বাড়িতে জন্ম হয়েছে সে প্রথম থেকেই বঞ্চিত হয়ে গেল। কিন্তু আল্লাহ তাআলা তো বাইরের সম্পদকে গণনাই করেন না। সেই যে নবীদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, রাজার ছেলে নবীও পাঠিয়েছেন, সুলেমান আলাইহিসসালাম যারা ছিলেন যে রাজার ছেলে রাজার ছেলে রাজার ছেলে তাও নবী, যাতে কোনো রাজার ছেলে কথা বলতে পারে না পারে যে আমি তো রাজার ছেলে আমি দিনদারি করবো কেমন করে, আমি কি আর পাবলিক জিকিরতে রওয়াজ করবো, আমি তো রাজকুমার। তো আল্লাহ তাআলা এমন রাজকুমার রেখেছেন যে রাজবংশী সবাই রাজা। আবার কেউ যদি বলে আমি তো গরিব মানুষ আমি আমার দিনদারি করবো কেমন করে, তো আল্লাহ তাআলা এমন গরিব রেখেছেন যে যে গরিবের সামনে যে কোনো গরিবকে মানতে হবে ওনার তুলনায় আমি ধনী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগেই বাপ মারা গেছেন, জন্মের পরপর মা মারা গেছেন, দাদার কাছে ছিলেন কিছুদিন পরে দাদা মারা গেছেন, চাচা ছিলেন নবুয়তের কয়েক বছর পরে উনিও মারা গেছেন, সম্পদশালী স্ত্রী ছিলেন উনিও মারা গেছেন। তো একেবারে ছেলেবেলা থেকে নিয়ে প্রথম থেকেই মূসা আলাইহিসসালাম ওরকম সারা জীবন এইভাবেই কেটেছে। এই দৃষ্টান্তগুলো আল্লাহ তাআলা এইভাবে রেখেছেন যাতে দুনিয়ার মানুষ দৃষ্টান্ত থেকে তার উত্তর পেয়ে যায় আর ঈমান আমলের বিকল্প অন্য কিছু যেন সে না ভাবে, কথা যাতে বড় পরিষ্কার হয়ে যায়। তো আল্লাহ তাআলা এমন জাতির কাছে দিন পাঠালেন যে জাতির কাছে না জিনিসের সম্পদ না জ্ঞানের সম্পদ, এমন ব্যক্তির কাছে পাঠালেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি না ওনার বাপদাদার কাছে কোনো সম্পদ পেয়েছেন, অনেক সম্পদ না থাকলে বাপ চাচা তো আছেন তাও নেই বাপ ছিলেন না, তো সেই দিক থেকে না বাপ আছেন না সম্পদ আছে, আর না উনি লেখাপড়া কিছু শিখেছেন, জীবনের শেষ মুহূর্ত পার হয়ে চলে গেছে আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নিরক্ষরই রয়েছে। নিরক্ষরজন যদি মানুষ থাকে তো সে নিজেকেও কত দুর্বল মনে করে, অন্যরাও তাকে কত দুর্বল মনে করে। গ্রামে কাউকে যদি কোনো সাহায্য টাহাজ্য অনেক সময় বলে নিজে বলে আমি তো মূর্খ মানুষ, এতে মানুষের দয়া তার দিকে বেশি যায়, যখন আমি তো মূর্খ মানুষ তোর সাথে কেউ ঝড়া করে না মারামারি করে না বিচারা মূর্খ মানুষ কি আর করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাই ছিলেন, কোনো মূর্খ মানুষ যে নিজেকে বলছে সেও ও আ কহ অনেকগুলো অক্ষর জানে, সবগুলো না জানলেও কয়েকটা নিশ্চয়ই জানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাও জানতেন না। তো আল্লাহ তাআলা দিন দিয়ে পাঠিয়েছেন, মানুষকে ভালো জীবনে ওয়াদা করেছেন, আর ভালো জীবনের জন্য যা কিছু প্রয়োজন সম্পূর্ণ সামান আল্লাহ তাআলা তোমার ভিতর দিয়ে রেখেছেন। প্রত্যেক ব্যক্তির ভিতর আল্লাহ তাআলা জন্মগতভাবে সব সামান দিয়ে রেখেছেন, যা দিয়ে সে সবচেয়ে ভালো পূর্ণ জীবন দুনিয়াতে এবং আখেরাতে পেতে পারে। কারো কাছে তার কোনো ঠেকা নেই। যেমন সৃষ্টি জগতে শারীরিক দিক থেকে ডাক্তাররা বলে দুনিয়ার বিভিন্ন ধরনের জিনিসের প্রয়োজন আছে, জিনিস আছে এবং মানুষের দেহের ভিতরে এই জিনিসগুলোর প্রয়োজন আছে, যার প্রয়োজন ও নিজেও জানে না। হয়তো গ্রামের একজন লোক ডাক্তারের কাছে গেল, ডাক্তার পরীক্ষা টরীক্ষা করে তা বললো যে আপনার যে শরীর খারাপ, এর মূল কারণ হচ্ছে যে আপনার শরীরে আয়রনের অভাব। বিচারে বুঝতে পারলো না, কিছু বুঝতে চাইলো যে ডাক্তার সাহেব আয়রন আবার কি জিনিস? ডাক্তার সাহেব বলেন লোহা। কি বললেন ডাক্তার সাহেব? যে আপনার শরীরে লোহার অভাব, সেই জন্য আপনার শরীর খারাপ। অভাব আছে বলে যে আপনার সবার শরীর লোহা ছিল কবে? আমার শরীর না পেরে গেছে না বল্টু আছে, এখন তার অভাবে শরীর খারাপ হয়ে গেছে, কিন্তু শরীরের ভিতর এগুলো আছে, আর যদি মাপ মতো না থাকে তাহলে শরীর খারাপও হয়ে যায়। প্রশ্ন হলো যে আমার শরীরে আজিব আজিব এত সব জিনিস আছে, সোডিয়াম আছে, ক্যালসিয়াম আছে, আয়োডিন আছে, কত কত জিনিস আছে, নামও জানি না, ওগুলো আছে, এগুলো পেলাম কোথায়, কোথেকে সংগ্রহ করেছি? কেউ সংগ্রহ করেনি, আল্লাহ তাআলা নিজে নিজ তরতিবে তার কাছে ও মায়ের পেটের ভিতরে পৌঁছে দিয়েছে। নিজ কুদরতে পৌঁছান, খ্যাত বিশেষে আল্লাহ তাআলা অন্যান্য মানুষকে এর জন্য ইস্তেমাল করে। কখনো কখনো মাদের পেটে যখন বাচ্চা থাকে, গর্ভে বাচ্চা থাকে, আজিব আজিব জিনিস খেতে ইচ্ছে করে, আর এগুলো কারণ বলেন যে ওই জিনিসের মধ্যে ও পেটে যে ভ্রূণ আছে তার কিছু প্রয়োজনীয় জিনিস আছে, সেদিনে আল্লাহ তাআলা তার ভিতরে এই জিনিসের চাহিদা দিয়েছে। আবার কখনো আত্মীয় প্রতিবেশী এদের দিলের মধ্যে ঢালেন যে অমুকে গিয়ে কিছু কলমিলতার শাক খাই আসো, তো তারা কি ওরকম গিয়ে কলমিলতার শাক সাদা সাদা জিনিস তার পুকুরে আছে কলমিলতার শাক নিয়ে যায়, সে বড় মজা করে খায়। আরেকজন কেউ কচু পাতার শাক নিয়ে যায়, বড় মজা করে খায়। অন্যের দিলের ভিতরেও ঢালে, তার নিজের ভিতরেও চাহিদা হয়, আর আসল প্রয়োজন হচ্ছে গর্ভের বাচ্চা, ওর কিছু জিনিস প্রয়োজন, আয়োডিনের প্রয়োজন তো কলমিলতায় পেয়ে যায়, লোহার প্রয়োজন কচুতে পেয়ে যায়। আল্লাহ তাআলা এইভাবে তার প্রয়োজনের জিনিস তার শরীরের মধ্যে পৌঁছে দেন। ওইভাবেই আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তিকে জন্মের আগে থেকেই, জন্মের পরে তার অজান্তেই ওর জন্যে যা কিছু প্রয়োজন সবগুলো আল্লাহ তাআলা তার ভিতরে দিয়ে রেখে, সে নিজে চেষ্টাও করে কিন্তু ওগুলো তার কাছে আছে। তার কাজ এগুলো আল্লাহর হুকুম মতো ব্যবহার করে। তো আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন, আর এর আগের নবীদেরকেও পাঠিয়েছিলেন এই একই কথা দিয়ে যে তুমি নিজেকে ঠিক মতো ব্যবহার করো, নিজে ঠিক হয়ে যাও। নিজে বলতে দুটো জিনিস, আমার মনের ভিতর আর আমার অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার। মন দিয়ে মানুষ চায়, ভালোবাসে, তো আমার এই ভালোবাসা যেন ঠিক হয়, যে ভালোবাসার মধ্যে ঠিক বেঠিক আছে, যাকে ভালোবাসা উচিত তাকে ভালোবাসা, যেটাকে ভালোবাসা উচিত নয় সেটাকে ভালো না বাসা, নেক আমলকে পছন্দ করা, এটা একটা ভালোবাসা। নামাজ পড়া একটা আমল, নামাজকে ভালোবাসা একটা মনের আমল, দুটোই তো পড়ার হুকুম, আবার এটাকে মন থেকে পছন্দ করার হুকুম। ওরকম মূর্তি পূজা না করা, আর মূর্তি পূজাকে মনে থেকে ভালো না মনে করা, এই দু ধরনের হুকুমই সম্পূর্ণ দিক। ভালো কাজ করা আর মন থেকে এটাকে ভালো দেখা, খারাপ কাজ বর্জন করা আর মন থেকে এটাকে খারাপ দেখা। তো ভালো দেখা এটাকে ভালোবাসা বলে, খারাপ দেখে দেখা এটাকে ঘৃণা ঘৃণা বলে। আমি নিজে জুলুম করবো না, আর জুলুমকে আমি পছন্দও করবো না, আর নেক কাজকে আমি করবো আর নেক কাজকে আমি পছন্দও করব। এই দুই ধরনের আমল দিয়ে আল্লাহ তাআলা নবীদেরকে পাঠিয়েছেন, তার মনের পছন্দ মনের ভালোবাসা যেন ঠিক হয়ে যায়, আর তার বাইরের আমল অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার, চোখের দেখা, কানের শোনা, হাতের ধরা, পায়ের চড়া ইত্যাদি, এইসবগুলো যেন ঠিক হয়ে যায়। যদি কেউ তার মনের ভিতরের আমলগুলোকে ঠিক করে নেয় আর তার বাইরের শরীরে আমলগুলোকে ঠিক করে নেয়, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তাকে আল্লাহ তাআলা দুনিয়াতেও ভালো জীবন দেবেন, আখিরাতেও ভালো জীবন দেবেন। কোন একটা জাতি যদি নিজের মধ্যে এই সিফতগুলো নিয়ে আসে, সেই সম্পূর্ণ জাতিকে ওয়াদা করা হয়েছে যে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেও ভালো জীবন দেবেন, আখিরাতেও ভালো জীবন দেবেন। একটা পরিবার হোক, একটা ব্যক্তি হোক, একটা জাতি হোক, এটাই আল্লাহ তাআলার ওয়াদা। এই কথা দিয়ে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই দায়িত্ব আল্লাহ তাআলা সম্পূর্ণ উম্মতকে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতে থাকতে এই দাওয়াত নিয়ে আশেপাশের জাতিগুলোর কাছে সাহাবারা গিয়েছেন, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাতের পরে এই একই দাওয়াত নিয়ে আশেপাশের জাতিগুলোর কাছে সাহাবারা আরো ব্যাপকভাবে গিয়েছেন, আর গিয়ে এই দাওয়াতি দিয়েছেন যে নিজে ঈমান আমল ঠিক করো, এর মধ্যে আল্লাহ তাআলা ভালো জীবন দেখে। আশেপাশে যে জাতিগুলো আজকাল যেরকম দুনিয়াতে সভ্য জাতি আছে, তখন সভ্য জাতি উন্নত জাতি ছিল, আর এই সবগুলোই প্রায় আরবের চারপাশেই ছিল, উত্তরে দক্ষিণে পূবে পশ্চিমে যতগুলো জাতি ছিল বড় উন্নত, সেই জমানার বড় উন্নত সভ্যতা ছিল, এদের কাছে সম্পদ ছিল, সম্পদ সংক্রান্ত জ্ঞানও ছিল, কিন্তু এত সম্পদ এবং এত জ্ঞান থাকার পরেও তাদের দুনিয়ার জীবনও বেশি ভালো ছিল না, আখিরাতও ছিলই না, ওইটা তো দেখা যায় না, দুনিয়াটাও ভালো ছিল না। আজ যেরকম দুনিয়াতে অনেক উন্নত জাতি কিন্তু তাদের দুনিয়ার জীবনও ভালো নয়, ভালো নয় এটা প্রমাণ কি? আমি বললাম আমি ভালো, আর আরেকজনকে বললাম যে সে ভালো নয়, তো প্রমাণ কি? সে বললো আমি ভালো, কিছু প্রমাণ আছে। যেমন একটা প্রমাণ হলো যে সুখী মানুষ তো কখনো আত্মহত্যা করে না, আত্মহত্যা যে করছে এই যে একটা বড় পরিষ্কার কথা যে নিশ্চয়ই সুখী নয়। সুখী পরিবার তালাক চায় না, তালাক যদি হয়ে যায় স্বামী স্ত্রীর মধ্যে, এরপরে এই প্রশ্ন অপেক্ষা রাখে না যে পরিবারটা সুখী ছিল কিনা। আমাদের কোনো গ্রামে কোনো শহরে কোনো একটা পরিবার তাদের মধ্যে তালাক হয়ে গেল, শোনার পরে যে বলল যে যাদের তালাক হয়েছে তাদের পরিবারটা সুখের পরিবার ছিল কিনা, তোমার এই সম্বন্ধে কি কি ধারণা? লোকে তাকে বোকা বলবে, সুখের পরিবার যদি হতো তাহলে তালাক হতো নাকি? আর ওই যে একজন আত্মহত্যা করলো তার সম্বন্ধে কেউ যদি লোক বলে যে লোকটা খুব সুখী ছিল কিন্তু আত্মহত্যা করলো, বলে তুমি এটা বোকা, সুখী যদি থাকে তাহলে আত্মহত্যা করবে কেমন করে? তবে আমি তো ওকে খুব হাসি খুশি দেখতাম, আরে হাসি খুশি মুখে দেখে দেখেছো দিলের মধ্যে কত যারা যন্ত্রণা বিচার ছিল, হাসি যেটা দেখা জিনিস দেখেছো, হকিও কিছু দেখোনি, যদি সুখী হতো তাহলে আত্মহত্যা করবে কেন? এইসব জিনিস দিয়ে মানুষের মনের ভিতরের অবস্থা আন্দাজ করা যায়, এমনকি এতে আরো বেশি সহজে পারা যায়। আল্লাহ তাআলা মানুষের চেহারাকে তার মনের ভিতরের অবস্থা এটা প্রকাশ দিয়েছে। সাধারণত চেহারার দিকে তাকিয়ে তার মনের অবস্থা ধারণা করে নেওয়া যায়, মনের ভিতরে রাগ চেহারায় বোঝা যায়, মনের ভিতরে হাসি আনন্দ তাও চেহারায় বোঝা যায়, মনের সন্তুষ্টি তাও বোঝা যায়, সবই বুঝে যায়, প্রকাশ পাওয়া যায়, বাচ্চারাও বুঝে বড়রাও বুঝে। আর এছাড়া ওই যে বললাম যে মানুষের নেশা করা, আত্মহত্যা, পরিবার ভেঙে যাওয়া, ছেলে মেয়েদের মাবস্থা না থাকা, এই সবগুলোই পরিবারের সুখ শান্তি না থাকার সুযোগ বোঝা যায়। আজ দুনিয়াতে যেরকম এইসব জিনিস দিয়ে বিচার করা যেতে পারে একটা পরিবার কেমন, একটা জাতি কেমন, ওই যে বললাম দুনিয়ার সবচেয়ে সম্পদশালী জাতি জাপান, যেখানে আমেরিকাওয়ালারাও সাহায্য চাইতে যায়, আমেরিকার প্রেসিডেন্ট ওখানে সাহায্যটাই চাইতে যায়, ওরকম সম্পদশালী আর উন্নত। অপরদিকে সম্ভবত আত্মহত্যার হার জাপানের দুনিয়ার সবচেয়ে বেশি। তো সুখী তো হলো না, সম্পদশালী হলো। এই কথা শুধু আধুনিক জগতে না, সব জমানারই আধুনিক আছে। আজকাল যেরকম পুরনো ফ্যাশনের জামা, যেটা এখন পুরনো ফ্যাশনের জামা, দাদা হয়তো পরে, নাতি পড়তে রাজি হবে না। তো দাদা জমানায় ওইটা ছিল বড় আধুনিক। তো আধুনিক ভেবেই দাদা কিনেছিলেন, কিন্তু গত 50 বছরে ওইটা আর আধুনিক থাকেনি। আজ যেরকম আধুনিক সমাজ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি জামানায় আধুনিক সমাজ ছিল, উন্নত সমাজ ছিল, আর সেই জমানাতেও আত্মহত্যার হার তাদের অনেকের মধ্যে বেশি ছিল। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু জমাতের আমির ছিলেন, সেনাপতি ছিলেন। শত্রুপক্ষ পরাজিত কয়েদি ওনার কাছে সামনে আনা হয়েছে, তাদের কাছে ছোট বিশেষ শিশি ছিল। উনি জিজ্ঞেস করলেন, এটা কি? বলো, বিশেষ শিশি। এটা কেন নিয়েছ? যে যদি শত্রু হাতে পড়ে যায়, যাতে শত্রু হাতে কয়েদি না হই, সেই জন্য আত্মহত্যা করবো, এই ভেবে শিশি নিয়েছি, যদিও করেন। এই ঘটনাটি বোঝা যায় যে সমাজে আত্মহত্যার চর্চা ছিল। শিশি দোকানে কিনতে পাওয়া যেত, রেডি বন্দোবস্ত আছে, যারা যারা আত্মহত্যা করতে যায় কোনো অসুবিধা নেই। আর দুনিয়াতে যেরকম বন্দোবস্ত আছে, বইও আছে আত্মহত্যার বিভিন্ন পদ্ধতি, নিজ পছন্দ মতো পদ্ধতি সে নির্বাচন করতে পারে, এরকম বই বর্তমান দুনিয়াতে আছে। আগের জমানায় ছাপা টাপা অত বেশি ছিল না, বই থাকার সম্ভাবনা কম, কিন্তু আত্মহত্যার বন্দোবস্ত ছিল। আর ছিল বলেই তো এই সিপাহীরা তাদের সাথে করে শিশি এনেছে। এই বিষ তো নিজে আবিষ্কার করেনি, আর নিশ্চয়ই নিজে সবাই বানায়ও নি, সহজে কিনতে পেরেছে, সমাজে চর্চা ছিল। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন, তখন উন্নত সমাজ ছিল আর আত্মহত্যাও ছিল, আর এখন উন্নত সমাজ আছে আর আত্মহত্যাও আছে। এর মোকাবেলায় আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠিয়েছেন যে মানুষকে ভালো জীবনের দাওয়াত দাও। সাহাবারা যখন এই জাতিগুলোর কাছে দিনের দাওয়াত নিয়ে গেলেন, ঈমান আমলের দাওয়াত দিলেন, তারা ধীরে ধীরে দাওয়াতের সাথে গ্রহণ করে নেননি, কিন্তু ধীরে ধীরে তাদের দাওয়াতকে কবুল করলেন। দাওয়াতকে যে কবুল করলেন, এতে প্রমাণিত হয় যে তারা স্বীকার করলেন যে হ্যাঁ, যে জিনিসে ওয়াদা করছে ওইটা সে দিতে পারছে। যদি ওয়াদা জিনিসটি দিতে না পারে, একজন দুজন যাওয়ার পরে আর যাবে, কিন্তু ধীরে ধীরে তারা সবাই বেশিরভাগই মুসলমান হয়ে গেলেন। অল্প কিছু বাকি থাকলেন, সে অল্প কিছু বাকি এখনও আছে। এখন লেবানন ইত্যাদিতে খ্রিস্টান আছে, মিশরে খ্রিস্টান আছে, আর এদের একটা অংশ ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানা থেকেই যারা রয়ে গেছিল, মুসলমান হয়নি, তাদেরই বংশধর। সবাই হয়ে যায়নি, কিন্তু বেশিরভাগ হয়ে গেছে, আর হয়ে গেছে ভালো জীবনে চায় বলেই হয়েছে। তো আল্লাহ তাআলা ঈমান আমলের মধ্যে ভালো জীবন দিয়েছেন। যাদের কাছে অনেক সম্পদ ছিল, তারাও এই কথা মেনেছে যে ঈমান আমল যদি পাই তবেই আমি ভালো জীবন পাবো, আর এই জন্যই তারা ভালো জীবনের দিকে এসেছে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে মরুভূমিতে পাঠিয়েছেন আমলের দাওয়াত দিয়ে, যে আমল কায়েম করেছেন আর পুরা দুনিয়ার মানুষের কাছে দৃষ্টান্ত যে আমার মতো হোক। ওরকম আল্লাহ তাআলা পরবর্তীতে সাহাবাদেরকে পাঠিয়েছেন, আর পুরা দুনিয়ার মানুষের কাছে তাদেরকে দৃষ্টান্ত বানিয়েছেন। কুনু আমসালানা, আমাদের মতো হোক। কত সাহস থাকলে একজন মানুষ এই দাবি করতে পারে যে আমার মতো হোক। আল্লাহ তাআলা সাহাবাদেরকে দৃষ্টান্ত বানিয়েছেন। আমিনু কামা আমানান নাস, ওরকম ঈমান আনো মানুষ যেভাবে ঈমান এনেছে। আর মানুষ বলতে সাহাবারাই বোঝায়, যেরকম আমরা অনেক সময় বলে থাকি যে মানুষের মতো মানুষ হোক, বা কখনো বলে থাকে যে অমুকের চার ছেলে, আর চার ছেলেই মানুষ হয়েছে। তো জন্মের সময় কি ওরা বিড়াল ছিল নাকি, এখন যে মানুষ হলো? তো মানুষ হলো বলতে কিছু গুণের দিকে ইঙ্গিত। সে আল্লাহ তাআলা সাহাবাদেরকেই মানুষই বলেছে, যে মানুষ যদি দেখতে চাও তো সাহাবাদেরকেই দেখো, এরাই মানুষ। বাকি কেউ যদি জিজ্ঞেস করে তাহলে আমি কি উত্তর হচ্ছে এটা বলবেন যে ওটা না বলাই ভালো। এই সাহাবা যাদের কাছে কোন সম্পদ ছিল না, লিখতে জানতেন না, গুনতে জানতেন না, আল্লাহ তাআলা নিজেও তাদেরকে দুনিয়ার মানুষের কাছে মানুষের দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেছেন, আর তাদের মনেও এই সাহস আছে যে পুরা দুনিয়ার মানুষকে দাওয়াত দিতে পারেন যে আমাদের মতো হোক। আল্লাহ তাআলা বড় মেহরবানি করে আমাদেরকে সেই দিন দিয়েছে আল্লাহর পথে বের হয়ে আমরাও নিজেদেরকে ইমানওয়ালা আমলওয়ালা বানাই, যে আমি নিজেও সন্তুষ্ট হতে পারি, আল্লাহ শুকর আদায় করতে পারি, দুনিয়ার মানুষের কাছে দৃষ্টান্ত হতে পারি, আর দুনিয়ার মানুষকে দাওয়াত দিতে পারি যে আমার মতো হোক। এই কথা যে কোনো কেউ বলতে পারবে না, যার নিজের ভিতর সে অনেক ফাঁক দেখে সেই কথা বলতে পারবে না যে আমার মতো হোক। আল্লাহ তারা দিন দিয়েছে, যে দিনদার তার অন্য কিছুর প্রয়োজন নেই, সব কিছুর বাদশা করে দিয়েছে, কারণ তার সব সম্পদ নিজের কাছেই আছে। শব্দ ব্যবহার করি, আমাদের দেশের শব্দকে ব্যবহার করে, দুনিয়ার সব জায়গায় শব্দ আছে, স্বয়ংসম্পূর্ণ এরকম শব্দ ব্যবহার করে, কিন্তু হাকিকতের স্বয়ংসম্পূর্ণ ওই ব্যক্তি যে তার নিজের ভিতরে ইমান আর নিজের ভিতরে আমাল অর্জন করেছে, ওই আসল স্বয়ংসম্পূর্ণ। কারো কাছে তার কাজ কখনো কোনো হাত পাততে হয়, যে নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করে বা অন্যরা তাকে স্বয়ংসম্পূর্ণ মনে করে, তাকে বিভিন্ন প্রয়োজনে অন্য লোকের কাছে যেতে হয়। পশু এখন যাচ্ছে ডাক্তার সাহেবের কাছে, তাকে জিজ্ঞাসা আসবেন না স্বয়ংসম্পূর্ণ ব্যক্তি ছিলেন, ডাক্তার সাহেবের কাছে কেন হাজির, না এই ব্যাপারে স্বয়ংসম্পূর্ণ না, আরো অন্যান্য ব্যাপারে তো দেখা যাবে যে কোনো ব্যাপারেই না, খুব অল্প ব্যাপারই হয়তো বা আছে, শুধু খাওয়া দাওয়ার প্রশ্ন, এছাড়া আর কোনো কিছুতে নয়। কিন্তু যে ইমানওয়ালা আমলওয়ালা হকিয়তে সেই স্বয়ংসম্পূর্ণ, তাকে কোনো রাজার কাছে তাকে হাত পাততে হবে না, কারো কাছে তাকে যেতে হবে না, যখন তার কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইবে, আল্লাহ তাআলা সরাসরি তাকে দেবে, আর বেশিরভাগ ক্ষেত্রে আল্লাহর কাছে চাইতেও হবে না, ও নিজে বোঝার আগে আল্লাহ তাআলা বুঝেন এবং তার কাছে পৌঁছে দেন। ছোট বাচ্চা যেরকম তার জন্ম হবার আগে ওর কাঁথার প্রয়োজন খালা পুকুরা বুঝে, আর তার নিজ ঘরে ঘরে বসে ওর জন্য কাঁথা সেলাই করছে, আর যেদিন জন্ম হলো এক বাড়ি থেকে খালা আরেক বাড়ি থেকে পুকুর আরেকজন একজন কাঁথাটা তার নিয়ে এসছে বাচ্চার জন্যে, বাচ্চা জানেও না যে ওর কাঁথার প্রয়োজন আছে। মানুষ ওরকম, তার প্রয়োজন তার চেয়ে বেশি তার মালিক জানে। আল্লাহ তাআলা বড় মেহরবানি করে আমাদেরকে দিন দিয়েছেন, আল্লাহর পথে বের হয়ে আমরা নিজেদের মধ্যে ইমান আমল অর্জন করি, আর ইমান আমলের ভিতর দিয়ে দুনিয়াতে এবং আখেরাতে ভালো জীবন অর্জন করি, দুনিয়ার মানুষকে এই পথ দেখাই। এই জন্য আমরা সবাই নিয়ত করি যে আল্লাহর পথে বেরোবো, আর আমাদের কাছের মানুষকে আল্লাহর পথে বের করব, ঘরে তালিম করবো, তিলাওয়াত করবো, তসবিহ তসবিহাত আদায় করবো, যেন আমার ঘর আমলের ঘর, আমল দিয়েই আসল ঐশ্বর্য। সেই জন্য আমার ঘর আমি আমলওয়ালা ঘর বানাই, নিজে আমলওয়ালা হই, আমার পরিবারের যারা আছে তাদেরকে আমলওয়ালা বানাই, আর পুরা দুনিয়া মানুষকে ইমান আমলওয়ালা বানাবার চেষ্টা করি। এই জন্য ঘর মধ্যে আমলও কায়েম করবো, আর আল্লাহর পথে আমরা যাব পাঠাবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক নসিব করুক, এই জন্য দোয়া করি। আর এখন দোয়ার দোয়ার পরে কে কবে যাবো বা কে কবে পাঠাবো ওইটার জন্য কাগজের মধ্যে লিস্ট করে বাইরে পাঠিয়ে দিই। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল করিম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নাসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া যায়মা মাগফিরাতিক ওয়াল ইসমাতা মিন কুল্লি যানবি ওয়াল গানিমাতা মিন কুল্লি বিল সালামাতা মিন কুল্লি ইসম, লা তাদা আলানা যানবা ইল্লা গাফারতা ওয়ালা হামবান ইল্লা ফারাজতা ওয়ালা কারবান ইল্লা নাফাতা ওয়ালা দুরা ইল্লা কাশাতা ওয়ালা মারিদান ইল্লা শাফাইতা ওয়ালা দাল্লান ইল্লা হাদাইতা ولا حاجة هي لك رضا إلا قضيتها يا رب العالمين سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين স্যার নমস্তে। উদ্বায়ন